ولقد راودوه عن ضيفه فطمسنا أعينهم فذوقوا عذابي ونذر ولقد صبحهم بكرة عذاب مستقر ترى لوط عليه السلام কাছে তার মেহমানদেরকে দাবি করেছিল তখন আমি তাদের চক্ষু লোপ করে দিলাম অতএব আস্বাদন করো আমার শাস্তি ও সতর্ক বাণী তাদেরকে প্রত্যুষে নির্ধারিত শাস্তি আঘাত হেনেছিল فذوقوا عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر অতএব আমার শাস্তি ও সতর্ক বাণী আস্বাদন করো আমি কোরআনকে বুঝবার জন্য সহজ করে দিয়েছি অতএব কোনো চিন্তাশীল আছে কি ولقد جاء آل فرعون النذر كذبوا بآياتنا كلها فأخذناهم أخذ عزيز مقتدر فرعون সম্প্রদায়ের কাছেও সতর্ককারীগণ আগমন করেছিল তারা আমার সকল নিদর্শনের প্রতি মিথ্যা আরোপ করেছিল অতঃপর আমি পরাভূতকারী পরাক্রমশালী ন্যায় তাদেরকে পাকড়াও করলাম أكفاركم خير من أولئكم أم لكم براءة في الزبر أم يقولون نحن جميع منتصر তোমাদের মধ্যকার কাফিররা কি তাদের চাইতে শ্রেষ্ঠ না তোমাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাবসমূহে না তারা বলে যে আমরা এক অপরাজেয় দল سيهزم الجمع ويولون الدبر بل الساعة موعدهم والساعة أدهى وأمر ادالت شطري পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে বরং কিয়ামত তাদের প্রতিষ্ঠিত সময় এবং কিয়ামত ঘোরতর বিপদ ও তিক্ততর ان المجرمين في ضلال وسعر يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر নিশ্চয়ই অপরাধীরা পথভ্রষ্ট ও বিকারগ্রস্ত যেদিন তাদেরকে মুখ ছেঁচড়িয়ে টেনে নেওয়া হবে জাহান্নামে বলা হবে অগ্নির খাদ্য আস্বাদন করো ইন্না কুল্ল শাইইন খলাকনাহু বিকদর ওয়ামা أمرنا إلا واحدة كلمح بالبصر ولقد أهلكنا أشياعكم فهل من مدكر আমি প্রত্যেক বস্তুকে পরিমিত রূপে সৃষ্টি করেছি আমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মতো আমি তোমাদের সমমানা লোকদেরকে ধ্বংস করেছি অতএব কোন চিন্তাশীল আছে কি وَكُلُّ شَيْءٍ فَعَلُوهُ فِي الزُّبُرِ وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُسْتَطَرٌ إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَنَهَرٍ في مقعد صدق عند مليك مقتدر তারা যা কিছু করেছে সবই আমল নামায় লিপিবদ্ধ আছে ছোট ও বড় সবই লিপিবদ্ধ আল্লাহ ভীরুরা থাকবে জান্নাতে ও নিচ্ছরিণীতে যোগ্য আসনে সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে